وانهم يقولون ما لا يفعلون اتাদের কাজের চাইতে কথাই বেশি ইল্লাল্লাযীন আমানু তবে যারা সৎকর্মশীল অল্প সংখ্যক কবি রয়েছে তাদেরকে আল্লাহ ব্যতিক্রম বলছেন তবে যারা বিশ্বাসী ওয়ামিলুস সালিহাত সৎকর্মশীল ওয়াজাকারুল্লাহ কাসির আল্লাহকে বেশি বেশি স্মরণে রাখে আল্লাহ পরকালে বিশ্বাসী হয়ে কাব্য রচনা করে ওয়ান্তাসারু মিন বাদি মা জালামু আর নির্যাতিত হওয়ার পরে তারা প্রতিশোধ নেয় কাব্য রচনার মাধ্যমে নবী সাল্লামের সাহাবি বেশ কিছু কবি হাসান বিন সাবেদ ছিলেন আরও সাহাবে কেরাম ছিলেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন আর শীঘ্রই জালেমরা বুঝতে পারবে যে কোথায় তাদের পরিণাম যায় আলহামদুলিল্লাহ আমাদের সূরা শুআরার তাফসীর শেষ হলো আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন আমাদের নেক আমলে তৌফিক দান করেন আল্লাহ পাক সৎ পথে চলার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন আল্লাহ পাক দুনিয়াতে সমস্ত জালেমদের অনিষ্ট থেকে আমাদেরকে সব সময় বাঁচিয়ে রাখেন আমাদের ছেলে মেয়েদেরকে নেক সৎ বানাবার তৌফিক দান করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়, ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয়, তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়, আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও, যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিস টিভি কে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আল্রায়ান ব্যাংক, কোয়াড্রান কোড 48 ক্যালথরপ রোড, বার্মিংহাম UK, পোস্ট কোড B151TH, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301, ইউরো অ্যাকাউন্ট নম্বর 01132302, ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর 01132303, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBO BZB22, IBAN ZB52LOYD 3096340102. টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 4420824243211। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন, জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন। পিস টিভি।